আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, ঘটমান বর্তমান পাপ, যে পাপ খুব বেশি পরিমাণে ঘটে। কি বলতে পারবেন কোন পাপটা? গীবত, গীবত সম্পর্কে বলেছিলাম যে গীবত খুব হয়, ভালো খারাপ সব লোকই করে, এটা একটা বটে। আর কি বলেছিলাম খুব বেশি ঘটে? একটা পাপ আছে মানুষ সে পাপটা করে থাকে, সেটা হচ্ছে কাবিরা গোনাহ, এবং অধিকাংশ মানুষ করে, প্রায় 80-90 জন মানুষ করে। প্রমাণ যদি চান তাহলে জামে মসজিদে পেছন থেকে তাকিয়ে দেখেন যে সামনের কাতারে যতগুলো লোক দাঁড়িয়ে আছে তাদের সব, এই যে সৌদি কাপড় বলেন, প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, গাঁটের উপরে কতজনের আছে? 100-এ মোটামুটি 5 জন হবে কিংবা 10 জন হবে। তাহলে 90-95 জন মানুষ এই পাপটা করে। সে পাপটা কি? গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া, চাহে যে দেশেরই হোক, প্রত্যেক দেশের একই অবস্থা। অনেকে মনে করে কি, যে অহংকার না থাকলে সমস্যা নেই, যদি গাঁটের নিচে কাপড়টা ঝুলিয়ে পড়ি, টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি, তাহলে অলংকার অহংকার যদি না থাকে তাহলে সমস্যা নাই। কাউকে বলে হুজুর এই ওপরে তুললে কেমন হ্যাংলা হ্যাংলা লাগে, আর যদি নিচে বেশ গাঁটের নিচে পড়া হয় কেমন একটা মস্তান মস্তান লাগে, তাই না? পুরুষ পুরুষ লাগে। আর যদি উপরে তোলা হয় তা বলে হ্যাংলা। আর মেয়েরা দেখে পছন্দ কাদেরকে করবে? ভাই যে যেমন মেয়ে সেই রকম পছন্দ করবে, তাই না? কেউ তো নিশ্চয়ই আছে যে গাঁটের উপরে পছন্দ করে, নিশ্চয়ই কম। তো ঠিক ওই সে হিসাবেই বেশিরভাগ মেয়ে পছন্দ করবে ওই শ্রেণীর, হ্যান্ডসাম, মস্তান মস্তান লাগবে, গাঁটের নিচে পা ঝুলিয়ে, কি বলে, কাপড় ঝুলিয়ে চলবে তাদেরকে দেখে। যেমন পচা কাঁঠাল তেমনি কে? মুচি খদ্দের। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খদ্দের, তাই না? তো আছেই, হবেই। যে জিনিস আপনি দেখবেন এটা অনেক লোক পছন্দ করে, পুরুষরা অনেকে পছন্দ করে, তেমনি এই জিনিসটা অনেক মেয়েও আছে, ও বেশিরভাগ মেয়ে এটা পছন্দ করে। কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপারের সাথে শরীয়তে তো স্বাদ নেই। শরীয়ত যেটা সেটা সাধারণত অধিকাংশ মানুষ পছন্দ করে না, তাই না? কারণ শরীয়তের জিনিসগুলো যেখানেই নিষেধ সেটাই জানবেন মানুষের লোভনীয়, যেটাই মানুষের লোভনীয় সেটাই দেখবেন শরীয়তে নিষেধ। কিন্তু তার মানে এই নয় যে শরীয়তে সমস্ত লোভনীয় জিনিসকে হারাম করা হয়েছে, তা না। কিছু জিনিস আছে যেগুলো শরীয়তের শৃঙ্খলার ভিতরে, শরীয়তের গণ্ডি এবং সীমাবদ্ধতার ভিতরে উপভোগ করা যায়, তাই না? কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ যে পাপগুলো করে সেগুলো শরীয়তে নিষিদ্ধ। আজকে জিজ্ঞেস করব বা আলোচনা করব, বিনা অহংকারে পরিহিত বস্ত্র গাঁটের নিচে ঝোলানো হারাম কিনা? যদি কেউ কারো অহংকার না থাকে তাহলে কি গাঁটের নিচে ঝোলানো জায়েজ? না। পুরুষদের জন্য পরিহিত বস্ত্র পায়ের গাঁটের নিচে ঝোলানো হারাম, তাতে অহংকারের সাথে হোক অথবা অহংকারের উদ্দেশ্য তাতে না থাক। তবে যদি তা অহংকারের বা অহংকার প্রকাশের উদ্দেশ্যে হয় তাহলে তার শাস্তি তার পাপ অধিকতর বেশি। দুটোই কাবিরা গোনা, কিন্তু কাবিরা গোনা আমরা গোনায় গোনায় তারতম্য আছে না? যেমন খুন করা কাবিরা গোনা, আর সুদ খাওয়া কাবিরা গোনা, কোনটা বেশি বড়? নিশ্চয়ই তারতম্য আছে। তো কাবিরা গোনা বললেই হবে না। যদি কেউ অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পড়ে গাঁটের নিচে তাহলে তার বেশি গোনা, তাই না? আর তার শাস্তিও কঠিন। সহিহ মুসলিমের আবু যর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম। তিন ব্যক্তি সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতে কথা বলবেন না, কেয়ামতে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদেরকেও পবিত্রও করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না গোনা থেকে। আর তাদের জন্য হবে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। তার মানে কি? আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন এমন তিন ব্যক্তির প্রতি। তো বর্ণনাকারী বলেন এরূপ তিন তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আবু জার বললেন, খাবা ওয়া খাসিরা মা খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা ব্যর্থ হোক ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা হে আল্লাহর রসুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিল, যে পায়ের টাকনুর নিচে বা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, চাহে লুঙ্গি হোক, চাহে প্যান্ট হোক, চাহে সব হোক, চাহে যাই, যা নিচে নিম্নাঙ্গের অংশ, মানে কি বলে আপনার কাপড়, এটা কাদের জন্য বলছি? মহিলাদের জন্য, পুরুষদের জন্য? পুরুষদের জন্য। মহিলাদের বিধান এই ব্যাপারে আলাদা, তাই না? মহিলাদের ব্যাপার আলাদা, কিন্তু হাদিসটা মানছে কারা? বলছি পরে, যাই হোক। তো বললেন যে গাঁটের নিচে, এক নম্বর হলো আল মুসবিল, যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দু নম্বর হলো আল মুনফিকু সিলাতাহু বিল হাল, আল মান্নান। দু নম্বর হলো আল মান্নান, মান্নান কে? যে দান করে প্রচার করে বেড়ায়, আমি দিয়েছি, আমার মসজিদে এত টাকা দিয়েছি, মাদ্রাসায় এত দিলাম, অমুক গরিবকে আমি দেখি, আমি দান করি, আমি দিই, আমি চাই, এইসব। একে কি বলা হয়? খোঁটা দেয়, দান করে খোঁটা দেয়, প্রচার করে, এ হচ্ছে দু নম্বর। আর তিন নম্বর হলো ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম খেয়ে যে নিজের পণ্য বিক্রি করে এমন ব্যবসায়ী। মানে কসম খেলেই ভাববেন, আপনি খদ্দের ভাববেন, তাহলে ঠিকই আছে, আল্লাহর নামে কসম খাচ্ছে, আপনি তাকে একবারে ফেরেশতা মনে করবেন, দিয়ে মালটা কিনে নেবেন, যা বলছে তাই দিয়ে, অথচ সে আপনাকে ঠকাচ্ছে। তো এই আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা বলছে, সুতরাং এর প্রতি আল্লাহ ভীষণ রাগান্বিত থাকবেন কিয়ামতের মাঠে। অন্য এক বর্ণনায় আছে আল মুসবিল ইজারাহু, ইয়ানি আল মুসবিল ইজারাহু ওয়া সাওবাহু আসফালা মিনাল কাবাইনিল খুয়ালা, যারা নিজেদের লুঙ্গি বা কাপড়কে বা সবকে, সব মানে যে বুঝতে পারছেন, সব, যারা গাঁটের নিচে অহংকারের সাথে ঝুলিয়ে পড়ে। অন্য এক বর্ণনায় আছে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা, এটাও বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিকে কিয়ামতে তাকিয়েও দেখবেন না যে ব্যক্তি অহংকারের সাথে নিজের লুঙ্গি ঝুলিয়ে পড়ে গাঁটের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফি সাক, তুমি তোমার লুঙ্গিটাকে পায়ের রলার অর্ধেক পর্যন্ত তুলে নাও। ও বাবা, তাহলে তো আরো মোতাওয়া, আজকাল তো এসব দেখলেই বললো মোতাওয়া। একজন অফিসে এসে আমাদেরকে এমন ঝাড়ন দিল, আমি ছিলাম, একটা ভুল হয়েছে, বলছি ক্যাসেট নেবে, তো আমরা ক্যাসেটের ব্যাপারে আমি জানি না, হাবিব বলে একজন আছে, সে আসবে, তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি কতবার আসছেন দেখুন, কতবার আসছেন না আসছেন, যে মাসুল যে আসবে সে না হলে তার হবে না, বাস লেগে গেল, তাওয়াল তার লেহিয়া কাসর তা সব এ লেগে গেল ঝড়, বাবা, দাড়িকে লম্বা করেছ আর কাপড়কে ছোট করে তুলে রেখেছ, হাই হাই হাই, সঙ্গে কি সাথ হলো দাড়ি লম্বা করার কাপড় ছোট করা, বাস ঝেড়ে দিল, কারণ সে মোতাওয়া নয়। আতে মোতাওয়াদেরকে আমরা সাধারণত, মোতাওয়া হচ্ছে সব থেকে খারবান, তাই না? যেমন সৌদিরা বলে কুল্লু বাঙ্গালি খারবান, বলে না, তাই সব বাঙালি কি খারাপ? তাহলে সব মোতাওয়া কি খারাপ? আমি জানি যে সাধারণ মানুষের চাইতে যে মোতাওয়া হবে, আলেম হবে, ইমাম হবে, তার খারাপ হওয়াটা বেশি খারাপ, কিন্তু তার মানে তো এই নয় যে সব মোতাওয়াই হচ্ছে খারবান, বাস ওদের বুলি হয়ে গেছে, ওরা বুলি হয়ে গেছে, চুঁই কারেগা চাঁই কারেগা কালা গুটি নেই ছড়েগা, সব কালো মানে জাম, যত কালো পাবে, পাথর পড়ে আছে কালো সেটাও চিবিয়ে খাও জাম, তাই হয় নাকি? সাদা হলেই কি চর্বি হয়? চকচক করলেই কি সোনা হয়? কিন্তু কিছু মানুষ আছে তার কাছে দাঁড়ি পাল্লা নেই, নিক্তি নেই ওজন করার, বাস চোখ বন্ধ করে বলে দিল কুল্লু বাঙ্গালি খারবান, ঠিক আছে, তেমনি কুল্লু মুতাওয়া, এরকম। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি তোমার লুঙ্গিটাকে অর্ধেক রলা পর্যন্ত, পায়ের রলা যেটা গোছা বলা হয় আর কি, তুলে নাও। ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, যদি তুমি নস্বীকার করো তাহলে কদ্দূর পর্যন্ত, গাঁঠ পর্যন্ত, যেটাকে টাখনু বলা হয় হিন্দিতে উর্দুতে, কিন্তু বাঙালিরা ব্যবহার করে এটা হিন্দি ব্যবহার করে, যেমন লাকড়ি ব্যবহার করে, তো এইভাবেই টাখনু টাখনু বলে, বাংলায় বলে গাঁঠ, গিট যেটা পায়ের গাঁঠ পর্যন্ত চলবে। গাঁঠ যদি ছুঁয়ে যায় তাও সমস্যা নেই, গাঁঠ যদি ছুঁয়ে যায় তাও সমস্যা নেই, সমস্যা কখন, যখন গাঁটের নিচে চলে যাবে। যদি তুমি অস্বীকার করো ফাইলাল কাবাইন, গাঁঠ পর্যন্ত, ওয়াইয়াকা ওয়াইসবাল আল ইজার, লুঙ্গিকে গাঁটের নিচে ঝুলিয়ে পড়া থেকে দূরে থাকো, ফাইন্নাহা মিনাল মাখিলা, কারণ এটা হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত, ওয়াইন্নাল্লাহ লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ তাআলা অহংকার অহংকারীকে পছন্দ করেন না। বুঝতে পারলেন? তাহলে এই কথাগুলো কিসের গেল? অহংকারের সাথে যদি আপনি ঝুলিয়ে পড়েন তাহলে এইসব কথা গেল। এখন এইসব হাদিসগুলো হচ্ছে আম হাদিস, কিন্তু খাস হাদিস আছে। সে হাদিসে বলা হয়েছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, এটা হচ্ছে শর্তাধীন হাদিস। শর্তটা কি? অহংকারের সাথে। আর একটা অহংকার ছাড়াই হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, যেটুকু অংশ গাঁটের নিচে থাকবে সেটুকু অংশ জাহান্নামে যাবে। বুঝতে পারলেন? তাহলে আবু জারের হাদিসে অনির্দিষ্ট উক্তি ইবনে উমারের হাদিস দ্বারা নির্দিষ্ট হবে। ওখানে যে শর্ত লাগানো হয়েছে, ওখানে যেভাবে আছে সেখানে শর্ত এখানে করা হবে। কিন্তু যারা নিরহংকার, যারা অহংকারের সাথে পড়বে না, এই হাদিসে অহংকারের উল্লেখ নেই। এটাকে আমাদের অহংকার ছাড়া পড়া ভাবতে হবে। বুঝতে পারলেন ব্যাপারটা? উজুর ক্ষেত্রে শর্ত আছে, হাত কত ধুতে হবে? কনুই পর্যন্ত, তাই না? এলাল মারা ফেকে লেখা পরিষ্কার উল্লেখ আছে। তায়াম্মুম করার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে? তায়াম্মুম করার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে কনুই পর্যন্ত। তাহলে আপনি যদি বলেন যে তা উজুতে যখন কনুই পর্যন্ত ধুতে হয় তখন তায়াম্মুমও কনুই পর্যন্ত মাসা করতে হবে, এটা ঠিক হবে না। কারণ যেখানে যেভাবে বর্ণনা এসেছে সেখানে সেইভাবেই, যেমন ওই যে জামাতি দোয়া দেখেছেন, বলে বলে জামাতি দোয়া করলে পরে এমন জায়গায় দোয়া, তোমরা কেন জুমার সময় করো, তোমরা কেন কুনুতে জামাতি দোয়া করো, অতএব ফরজ নামাজের পড়া উচিত, তাই হয় নাকি? আম ভাবে মোনাজাত হাত তুলে করলে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না, লজ্জা করেন, তা বলে কি ফরজ নামাজের পরে ওখানে লাগিয়ে দিলে হবে? যেখানে যেমন এসেছে ঠিক সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। এখন চলুন, ইমাম মালিক প্রভৃতি গণ আবু সাইদ খুদি থেকে বর্ণনা করেছেন, তা এই কথাকে পরিষ্কার করে দেবে। সেটা কি? ইজরাতুল মুসলিমে ইলা নিসফি সাক, মুসলিমের লুঙ্গি হবে অর্ধেক রলা পর্যন্ত পায়ের, ওয়ালা হারাজ ওয়ালা জুনাহ ফি মা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, গাঁঠ পর্যন্ত এবং অর্ধেক পায়ের রলা পর্যন্ত অংশে, যে কোনো অংশে রাখলে কোনো সমস্যা হবে না। ফামা কানা আসফালা মিনাল কাবাইন, সুতরাং যেটা গাঁটের নিচে চলে যাবে, ফাহুয়া ফিন্নার, সেটা হবে জাহান্নামে। ওয়ামান জাররা ইজারাহু বাতারান লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, আর যে ব্যক্তি অহংকারের সাথে লুঙ্গি গাঁটের নিচে ঝোলাবে তার দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না। হলো দুটো পরিষ্কার, একই হাদিসে দুটো পরিষ্কার হয়ে গেল। এক হলো কি, যে যেটুকু গাঁটের নিচে যাবে জাহান্নামে, আর যে ব্যক্তি অহংকারের সাথে ঝুলিয়ে পড়বে তার দিকে আল্লাহ তাকিয়েই দেখবেন না। হয়ে গেল পরিষ্কার? তাহলে আপনার ভাবার কোনো কারণ নেই যে অহংকারের সাথে হলেই এটা গোনা হবে, না হয় সমস্যা নেই। বলে না হুজুর, হাদিস আছে, হাদিস আছে, যেহেতু হাদিসে বলা হয়েছে মান জাররা সাউবাহু খায়লা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা ফাকালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইন্না ইজারি ইস্তারখি ইল্লা আন আতাআহাদুহু, আবু বকরের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ব্যক্তি অহংকারের সাথে লুঙ্গি ঝুলিয়ে পড়বে গাঁটের নিচে আল্লাহ তাআলা কিয়ামত দিন তাকিয়েও দেখবেন, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার লুঙ্গি মাঝে মাঝে কি হয়ে যায়, ঢিলে হয়ে যায়, দিয়ে গাঁটের নিচে নেমে যায়। আমাদেরও হয়, আমাদেরও পায়জামা প্যান্ট নেমে যায় মাঝে মাঝে, তো যদি আমি খেয়াল না করি তো নেমে নিচে নেমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাকা লাস্তা মিম্মা ইয়াফআলুহু খুয়ালা, তুমি তাদের অন্তর্ভুক্ত নও যারা অহংকারের সাথে এটা কর। এই যে তাহলে বোঝা গেল যে অহংকারের সাথে করলেই কি হবে, আল্লাহ তাকিয়ে দেখবে না ইত্যাদি। কিন্তু না, এই হাদিস থেকে উদ্দেশ্য এই নয় যে সব ক্ষেত্রে এটা শর্ত যে অহংকার হতে হবে, কারণ অহংকারের সাথে নয় এমনও জিনিস আমরা নিশ্চয়ই জানতে পারলাম। গাঁটের নিচে কাপড় ঝোলানো দুই প্রকার, এবার পরিষ্কার হয়ে গেল গাঁটের নিচে কাপড় ঝোলানো হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অহংকারের সাথে আর এক হচ্ছে বিনা অহংকারে। অহংকারের সাথে হলে কঠিন শাস্তি, সেই শাস্তিটা কি? নম্বর এক, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতে তাকিয়ে দেখবেন না। নম্বর দুই, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। নম্বর তিন, তার জন্য কঠিন শাস্তি হবে। আর বিনা অহংকারে যেটা হবে সেটা যেটুকু অঙ্গ কাপড় ঝুলবে গাঁটের নিচে সেইটুকু জাহান্নাম, ওইটুকু সমস্যা নাই, তাই না? ওইটুকু যদি জাহান্নামে পড়ে সমস্যা আছে, সমস্যা আছে? জাহান্নামে সবচেয়ে হালকা আজাব কি বাদশাহ নামদার? আগুনের একজোড়া জুতো, আগুনের একজোড়া জুতো, গোটা গায়ে আপনার লাগবে না, আপনার গোটা পায়েও আসবে না, খালি জুতোটা আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে আগুনের তৈরি। এরপরে কি হবে? ওই তাপে আপনার মাথার দিমাগ মগজ পর্যন্ত টকবক করে হাঁড়ি ফোটা হবে, তাই না? জুতাতেই এই কাজ। তাহলে ওইটুকু অংশ যদি আপনার জাহান্নামে পড়ে আপনি বলছেন যে মাফি মুশকিল, চলে যাবে, আর সমস্যা নেই, তাহলে আপনি পড়েন, সমস্যা নেই, আপনি ঘুরে বেড়ান ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খয়ালা। এখন বলছি চলুন নামাজের ভিতরে, এই ধরো সাধারণ সময়ে নামাজের ভিতরে লুঙ্গি ঝুলিয়ে পড়ার অবস্থা কি, এটা আরো বড় গোনাহ। অহংকারের সাথে পড়লে নামাজের ভিতরে অহংকারের সাথে যদি কেউ লুঙ্গি ইত্যাদি ঝুলিয়ে রাখে, প্যান্ট ইত্যাদি ঝুলিয়ে রাখে, তাহলে আরো বড় গোনাহ। খেয়াল করে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আসবালা ইজারাহু ফি সালাতিহি খয়ালা ফালাইসা মিনাল্লাহি জাল্লা যিকরুহু ফি হিল্লিন ওয়ালা হারাম। যে ব্যক্তি নামাজে অহংকারের সাথে লুঙ্গি গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে থাকবে, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে না তার হালালে আছে না তার হারামে আছে, মানেটা কি? ফিলাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম, এর ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে। প্রথম ব্যাখ্যা, তার মানে হল যে ব্যক্তি এই শ্রেণীর লুঙ্গি অহংকারের সাথে নামাজের ভিতরে পড়বে, লা ইউমিনু বি হালালিল্লাহ ওয়া হারামি, সে ব্যক্তি আল্লাহর হালাল ও হারামে ইমানই রাখে না। কোথায় চলে গেল তাহলে? কি হয়ে গেল? চলে গেল। ইমাম নবী বলছেন মানাহু বারি মিনাল্লাহ ওয়া ফারাকা দীনা, সে আল্লাহর সাথে নিঃসম্পর্ক হয়ে গেল আর সে দিন থেকে বাইরে চলে গেল। আল্লাহ আকবার, কঠিন অবস্থা। নম্বর দুই ব্যাখ্যা, আই ফি আইয়াজালাহু ফি হিল্লি মিনাল যুনুব ওয়া হুয়া ইয়াগফির আল্লাহু লাহু ওয়া লা ফি আইয়ামনাহু ওয়া ইহফাযুহু মিন সুইল আমাল। যদি কেউ এই কাজ করে নামাজের ভিতরে তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, গুনাহ থেকে হালাল করবেন না, মানে তাকে মাফ করবেন না, আর না তাকে বাধা দেবেন বা হেফাজত করবেন যাতে সে খারাপ কাজ না করে, বুঝতে পারলেন? নম্বর তিন, ফি আইন ইয়াহিল্লাহু ইয়াহিল্লা ওয়া ইয়াহিল্লু লাহুল জান্নাহ ওয়া ফি আইন ইয়াহরিমুন নার। আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতকে হালাল করবেন না, জাহান্নামকে হারাম করবেন না। তার মানে কি? তার জন্য জান্নাত হালাল নয়, জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একটা ব্যাখ্যা হচ্ছে লাইসা হুয়া ফি ফিইলি হালালিন ওয়ালা লাহু ইহতিরাম ইনদাল্লাহি তাআলা, তার কাজটা হালাল নয় আর তার কাজ আল্লাহর নিকটে তার কোনো ইহতিরাম নেই, কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই। বুঝতে পারলেন কত বড় গোনাহ? এটা কিসে? নামাজের ভিতরে। এই জন্য আমাদের বন্ধুরা নামাজের আগে প্যান্টটাকে গুটিয়ে নেয়, তাই না? ভালো চালাক, প্যান্টটাকে গুটিয়ে নেয় যাতে করে এই সর্বনাশী গোনা, অবশ্যই গোনার কথা কেউ জানেও না হয়তো অনেকে, কিন্তু এটা জানে যে একটা হাদিসে আছে যে গাঁটের নিচে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি উযু করে এসো তারপরে নামাজ পড়ো। তার মানে গাঁটের নিচে নামাজে কাপড় ঝুললে উযু ভেঙে যায়, একটা হাদিসে আছে, কিন্তু হাদিসটা সহি না। এই জন্য আমাদের দেশে অনেক হুজুর লিখেছেন, বলেছেন যে গাঁটের নিচে কাপড় ঝুললে উযু নষ্ট হয়ে যায়, উযু ভাঙার একটা কারণ, কিন্তু হাদিস সহি না, অতএব এটা উযু ভাঙার কারণ না। কিন্তু গুনাহর কাজটা যে এত বিশাল হাদিস, গুনাহর যে কাজ, তুমি আল্লাহর সামনে দাঁড়ালে অহংকারের মালিককে, গর্বের অধিকারীকে, গৌরবের অধিকারীকে আল্লাহ তাআলা তার দরবারে দাঁড়িয়ে তুমি নিজে গর্ব প্রকাশ করবে, এটা হচ্ছে গর্বের, তাই না, অহংকারের আলামত চিহ্ন, তার সামনে দাঁড়িয়ে গর্ব প্রকাশ করবে, তার জন্য কঠিন শাস্তি তোমার। বুঝতে পারলেন? এই জন্য ভাইরা আমার প্যান্টটাকে গুটিয়ে পড়ে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য সময়ে গুটিয়ে পড়ে না, আবার অনেকে সবসময় গুটিয়ে থাকে। তো যদি সবসময় গুটিয়ে থাকে তাহলে নামাজেও গোটানো থাকে, অথবা অন্য সময়ে কাবিরা গুনাহ করে, নামাজের সময়ে গুনাহ থেকে বাঁচার জন্য গুটিয়ে নেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, তার মানে আমাকে আদেশ করা হয়েছে আমি সাত অঙ্গে সিজদা করি। সাত অঙ্গ মানে কপাল আর নাক একটা, তাহলে সাতটা হচ্ছে, আর না যদি আলাদা মনে করেন তাহলে কত হচ্ছে, আট অঙ্গে, সাষ্টাঙ্গে বলা হয়। সাষ্টাঙ্গে যেটা সিজদা বলা হয় সেটা হচ্ছে আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আল্লাহ আকুফা শেরান, আমি যেন চুল না গোটাই, ওয়ালা সাওবান, কাপড় না গোটাই, সিজদা করতে গিয়ে যেন আমি কাপড় এইভাবে না গোটাই আর এইভাবেও না গোটাই, একে তাসমির বলে। যে নামাজের ভিতরে হোক অথবা নামাজ শুরু করার আগে হোক, যদি এইভাবে গোটান সবই নিষেধ। তেমনি পায়ের কাপড় সে যুগে ছিল না যেহেতু এই শ্রেণীর কাপড়, তাই এই কথা আসেনি, তাসমির এই কথা এসছে, এর কথা এসেছে। তাহলে এই গোটানাটা নামাজের ভিতরে হলেও নিষেধ, আর নামাজ শুরু করার আগে যদি আপনি গুটিয়ে নেন তাও নিষেধ। তেমনি প্যান্টের খবর একই খবর, প্যান্টের খবর একই খবর, প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে আপনি নিষেধের আওতায় পড়বেন যে আপনি কাপড় গুটিয়ে নামাজ পড়ছেন। সুতরাং কি করতে হবে, দর্জির কাছে গিয়ে কেটে নেন, সেলাই করে নেন, আর এর ফলে হয়তো পাঁচ টাকা খরচ হবে, আর ভবিষ্যতে আপনার সাবানও বাঁচবে আর আপনার জীবনও বাঁচবে, আপনার গোনা গোনা থেকেও আপনি বাঁচবেন, তাই না? বুঝতে পারছেন? তাহলে বেশি চালাক কে যে কেটে ছোট করে নেয়, খাটিয়ে নেয়। এবার চলুন আমি যেটা মহিলাদের কথা বলি, কাদের কথা বললাম, পুরুষদের কথা, তারা গাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কিন্তু ভাইরে, খান্ত বুড়ির দিদি শাশুড়ির কথা শুনেন, খান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনা। কালনা আমাদের একটা দেশের, আমাদের একটা শহরের নাম, আমাদের দেশের বর্ধমান জেলার একটা শহরের নাম হচ্ছে কালনা। তুই কবি ওখানকারই হবে নাকি জানি না, যাই হোক, খান্ত বুড়ির দিদি শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কাপড় কোথায় রাখতে হয়? আলনাতে। হাঁড়ি কোথায় রাখতে হয়? উনুনে, চুলোতে রাখতে হয়। কিন্তু এ দিদি শাশুড়ি কি করছে? উল্টা। শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। পাছে কোনো দোষ ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। লোকের দোষ ধরে দরকার নাই, লোহা সিন্ধুকে থাক। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডাল নাই। ব্যাপারটা বুঝতে পারলেন? সব উল্টো। এমন দেশে আমরা বাস করি, এমন পৃথিবীতে আমরা বাস করি, এমন সমাজে আমরা বাস করি যেখানে উল্টো। দেখবেন যেটা পুরুষদেরকে করতে হয় সেটা কারা করছে? মেয়েরা। যেটা মেয়েদেরকে করতে হয় তারা সেটা কারা করছে? পুরুষরা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই হাদিসটা বললেন, উম্মে সালামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মেয়েরা তাদের নিম্নাংশের কাপড়ের ব্যাপারে কি করবে? তারা তো কাপড় ঝুলিয়ে পড়ে, তারা কি করবে? চলেন, আমাদের মেয়েরা কি বলছে, হাদিসটা মেনে নিল, নিয়ে কাপড় তুলতে থাকলো, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটুর ওপরে গিয়ে একেবারে কাছাকাছি, পেশাবের রাস্তার কাছাকাছি পৌঁছে দিল, তাই না? অনেকে আবার কাছাকাছি পরে আবার পেছন থেকে একটু চিড়ে দিয়ে ফাটা থাকে, একটা কাটা থাকে, ওটাও নাকি একটা ফ্যাশন, তাই না? আল্লাহ মুস্তাহান, কত দূর চলে গেছে। আলোক প্রাপ্তা এরা, আলোক প্রাপ্তা, যত সূর্যের আলোক দেহে লাগবে তত আলোক প্রাপ্তা এরা। উম্মে সালামা বলছেন, তাহলে মেয়েদের ওই নিচের আঁচল কাপড়ের নিম্নাংশের অবস্থাটা কি হবে? তো বললেন, ইরখি নাসিব, আধাত কি রাখবে? ঝুলিয়ে রাখবে। আমা উম্মে সালামা মা বলছেন, ইজান তানকাসিবু আকদামুনি রাসূলুল্লাহ, তাদের পায়ের পাতা বেরিয়ে যাবে। বুঝতে পারছেন? চিন্তা দেখছেন? চিন্তা, তাদের তো পায়ের পাতা দেখে নেবে পুরুষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইরখিনাহু যিরাআন ওয়ালা ইযিদনা, এক হাত ঝুলিয়ে কাপড় পরবে। এই জন্য হাদিসে আছে যদি মহিলা যখন রাস্তায় যায় আর সে রাস্তায় যেতে যেতে যে কাপড় নাপাক হয়ে যায় পরের জায়গায় কি হয়ে যায়, পবিত্র হয়ে যাবে। তার মানে কি, মেয়েদের নিচের অংশের কাপড় মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে, কিন্তু হয়ে গেছে ওই যে খান্তু বুড়ি দিদি শাশুড়ির মতো অবস্থা হয়ে গেছে। উল্টো মেয়েরা আজকাল উপর দিকে তুলতে তুলতে অনেক তুলে দিয়েছে, ছেলেরা নিচের দিকে নামাতে নামাতে বুকের অংশে চলেন, ছেলেরা কি করছে এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে টাইট করে লাগাচ্ছে, তারপরে আবার একটা ওটা কি বলে টাই, এর আমরা টাইট টাইট করে দিচ্ছে যাতে করে কেউ বুকের অংশ দেখতেই পায় না। আর মেয়েরা কি করছে, খুলতে খুলতে খুলতে খুলতে খুলতে কোথা পর্যন্ত খুলে তো আপনারা বেশি জানেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক হাদিস কোরআন মেনে বা আমাদের শরীয়ত মেনে চলতে হবে ভাই। সমাজ পরিবেশ দেখলে হবে না, হ্যাংলা বলছে কে কি বলছে দেখলে হবে না, আমাদেরকে যাতে ক্যাংলা না হতে হয় কেয়ামতের দিনে এই রকম শাস্তি থেকে বাঁচার জন্য। আমাদের দুনিয়াতে যা হলো হলো, দুনিয়াতে হারলাম আর জিতলাম দেখার নেই, কিন্তু আখেরাতে হারলে বিশাল হার হবে। এখানে 60-70-80 বছর 90 বছর 100 বছর হারলাম, কিন্তু কোটি কোটি কোটি কোটি বছর যে জানেন আমাদের হার না হয় এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানবেন যে জাহান্নামের রাজা বিশাল কঠিন। ওই যে মেয়েরা বলেন আমাদের গরম লাগছে, বোরকা পড়লে গরম লাগছে, জাহান্নামের আগুন বেশি গরম। ওই যে যখন বলা হলো যে তোমরা জেহাদে চলো, যে তবুকের যুদ্ধের সময় যুদ্ধে চলো, তখন বললো এখন গরমের সময় আমরা গরমের সময় কি বলো, কুল্লারু জাহান্নামা আসাদ্দু হাররা, বলো জাহান্নামের আগুন বেশি গরম, তোমাকে গরম লাগছে এখন। তো আমাদেরকে মানতে হবে, বুঝতে পারছেন। পাশে এক মহিলা বোরকা পরে বসে আছে, পাশে তা এক মহিলা বলছে বাবা গরম লাগছে আমাকে, কেন কি হলো, কিভাবে পরে আছে বোরকাটা, আমাকেই গরম লাগছে, ও পরে আছে দেখে গরম লাগছে, বুঝতে পারছেন। ওকে বলেন কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন হচ্ছে বেশি গরম, তখন তোমার গরম দেখা যাবে কোথায় থাকবে। অতএব আখেরাতে বাঁচার জন্য এইসব কথাগুলো আমাদের শোনা বলা দরকার, মানা দরকার। অধিকাংশ মানুষ যেমন বললাম এই পাপ করে থাকে, প্রায় 90-95% বেশি, তার থেকে বেশি হবে। আপনি দেখেন জামাই মসজিদে জুমায় আগামী জুমাতেই আপনি দেখেন, আগামী জুমাতে প্রোগ্রাম আছে আমাদের, হ্যাঁ দেখবেন পেছন থেকে একবার তাকিয়ে দেখেন এক নজর, দেখবেন আপনার 100% কেউ বলছে 90, কেউ বলছে 95। তাহলে কত ভাবে এই পাপটা করা হয়, তা নামাজের ভিতরে আবার জানি না অহংকারের সাথে করে না করে না, কিন্তু এটা আমরা বলতে পারি যে এই হাদিসটা লোকেরা মানছে না। এমনকি এক শ্রেণীর আলেমরাও প্যান্ট শার্ট পরে, তাই না, সে আলেমরাও কাপড় ঝুলিয়ে পায়জামা ঝুলিয়ে লুঙ্গি ঝুলিয়ে পড়ে থাকে গাটের নিচে। সুতরাং আল্লাহর পানা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।